السلام عليكم. أفضل أفضل مداري ديني السلام عليكم السلام عليكم والجهة باركم أكي سبك خير وبركسة وعلى مارك أحمد فور صلى على رسوله الكريم أما بعد میرے محترم دوست بزرگ بولیں جی آمی جی بولام السلام علیکم اور اپنارا بولیں وعلیکم السلام بولیں جی ایر دارا آما کے اپنا کے اپنا دے شکل کے اپنا دے شکل کے اللہ تعالیٰ خیر برکت دیے بھرے دیسے میرے دوستو دیکھو اندر آوال کب کہا کہتے ہی میرے دوستو ادا پاک اللہ کے رسول کے دونوں کے قریب ہو گئے ہم سب کے سب اور ہمارے گھر میں بہت جو ہے ان کے ساتھ بھی اللہ ساتھ اللہ کے رسول کے قریب ہو گئے کیا فرمایا میں نے اپنے پردے بیداری دے دی ہے جو میں ان کو ان کے گھر والوں کو ہر قسم کی خیر و برکت سے بار بار کر دوں گا جی ہمارے آرام کے گھر جو ہے گھر پر گھر سے بھر گئے السلام علیکم کہتے ہی بولیں جی بھائی ایرکم بھاوے جکن آمرا ایک اپر کے السلام علیکم بولبو ایمن کہ ہمارے گھر والوں کے بولبو السلام علیکم تکن آمرا تراو جواب دیبے تکن اللہ ہمارا سکلی اللہ تعالی قریب ہوئے جائے ایت قریب ہوئے جب যে আসসালামু আলাইকুম এটা বলা এবং এর জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এবং আমাদের ঘর ওলাদেরকেও আল্লাহ তাআলা খায়ের বরকত দিয়ে ভরে দিবেন। বাচ্চা মাকতাবে গিয়া فوراً پانی کی مچھلی ہے جو اس کے لیے استغفار میں لگ گئی اب ہمیں نظر لگا جائے اللہ نے رسول نے خبر دی ہے جو بسم اللہ الرحمن الرحیم سیکھنے کے لیے جائے گا اب پانی کی مچھلی ہے اس کے بخشش کی دعا میں لگ گئی اللہ معاف کرے ہمارا یار ہو گیا لا الہ الا اللہ کہتے ہی میں دوستوں اللہ پاک کیا فرما میں یہ فرما رہا ہے کہ اللہ پاک کہ میرے بندے نے سچ کہا میرے سوا کوئی راہ نہیں ہے یہ بندہ سچ کا اور اے فرشتوں گوار ہو کہ میں نے اس کے اگلے پچھلے گناہوں کو معاف کر دیا اور سارے جتنے بھی ہیں ہمارے اور آپ کے سب گناہ معاف ہو گئے اگلے پچھلے بار بار لا الہ الا اللہ لا الہ الا اللہ کہتے لوگ لا الہ الا اللہ لا الہ الا اللہ میں اللہ کی طرف سے میرے دوستوں اطمینان نازل ہوگا سکون نازل ہوگا خوشی نازل ہوگی میں ہماری زندگی کی بات یہ ہم اصل میں اللہ کے غیر کے ایسے عادی ہو گئے ہیں کہتے ہیں اللہ کے سوا کوئی نہیں کوئی معبود نہیں کہتے یار کہتے ہیں کہ اللہ غیر دکھاؤ میرا چیزوں ہم جتنی دفعہ کہیں گے لا الہ الا اللہ لا الہ الا اللہ حضور صلی اللہ علیہ وسلم نے انسانوں لا الہ الا اللہ کہو کامیاب ہو جاؤ گے میرے বলেন যে পানিতে যত মাছ আছে সমস্ত মাছ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সমস্ত মখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই দিনের সূচনাতেই এত বড় লাভ আর এরকম ফায়দা আল্লাহ তাআলা রাখছেন। অনুরূপ ভাবে কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে ও ফেরেশতারা শোনো, আমার বান্দা সত্য কথা বলছে, সঠিক কথা বলছে, যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার বান্দা সত্য কথা বলছে, তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। মেরে মহতরম দোস্তো বুজুর্গ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহকে এত বেশি বেশি বেশি করে পড়া, যেটা যখন আমাদের অভ্যাসে রূপান্তরিত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, অন্য কোন বোধ যেন আমাদের জবানের চালু না থাকে, এটাতেই আমরা অভ্যস্ত হয়ে যাই। আর এত পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি যে বলতে বলতে বলতে বলতে আল্লাহ তাআলার গায়ের যা কিছু আছে সবকিছু আমাদের অন্তর থেকে বের হয়ে যায়। এটা আমাদের শরীরের অন্ধ্রের অন্ধ্রে মিলে যায়, মিশে যায়, আলাদা করে দেখার কোনো আর সুযোগ না থাকে। আমার জীবনটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাস্তব সাক্ষী, বাস্তব নমুনা হয়ে যায়। বলেন যে এই কালিমা যতজনে বলবে আল্লাহ তাআলা তাদের সাথে সকলের সাথেই এইরকমই মোয়ামলা করবেন, অর্থাৎ তাদের সকলেরই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইতেন যে তোমরা বলো, এই কথা বলো, মানুষের কাছে কাছে যেয়ে বলো, মানুষের মাঝবা যেয়ে যেয়ে বলো যে ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানব জাতি তোমরা বলো লা ইলা পড়ো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা কামিয়াবিয়ার সফলতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কালিমাকে রাখছেন। এই কালিমা যে পড়বে সে বেগুনাহ হয়ে যাবে। আমাদের ঘরে যে আমাদের মামুনরা বসা আছেন, ওনারাও যদি ওইখানে এই কালিমা পড়তে থাকেন তো ওনাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওনাদেরকেও আল্লাহ তাআলা পাক করে দিবেন। আর কিসমের রহমত বরকত মাগফিরাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই কালি অর্থাৎ এই কালিমা পড়নেওয়ালা সকলের জীবনকে আল্লাহ তাআলা ভরে দিবেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ দিন তো এই জন্যই আসছে, বলে যে আমি প্রথমে যেটা বলছিলাম যে যখন দেখি কেউ কোন স্বামী কোন পুরুষ বাইরের থেকে যায় আর ঘরে যায় বলে আসসালামু আলাইকুম, আর ঘরওয়ালারাও তার জবাব দেয়, উত্তর দেয় বলে যে ওয়ালাইকুম আসসালাম, বলে যে এটা দ্বারা যেহেতু এটা দিনের একটা অংশ, দিনের সামান্য অংশ হলেও আল্লাহ তাআলার কাছে বহুত দাম আর বহুত কিমতি, এতটুকু কথা বলার দ্বারা, এই সালাম দেওয়ার দ্বারা, জব দেওয়ার দ্বারা বলেন যে ঘরওয়ালাদেরকে আল্লাহ তাআলা সব রকমের রহমত বরকত আর খায়ের আর ভালাই দিয়ে ভরে দিবেন, তাদেরকে ঢেকে দিবেন। জেনে মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এইগুলো রেওয়াজ খুব প্রচলন, খুব ঢালা দরকার, এগুলো প্রচলিত হয়ে যায় মুসলমানদের জবানে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের জবানের আগে থাকে, যে সবসময় মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যাতে করে নাকি সমস্ত গায়রের থেকে মুসলমান, গায়রের আসরাত থেকে, প্রভাব থেকে মুসলমান মুক্ত থাকতে পারে। যে যত বেশি পড়তে থাকবে আল্লাহ তাআলা গায়ের থেকে তত, গায়রের প্রভাব থেকে তাকে ততখানি মুক্ত করে দিবেন। আর সালামের ব্যবহার যত ডালতে থাকবে, সালামের প্রচলন যত বাড়াইতে থাকবে, মেরে মুখতারাম দোস্তর বুজুর্গ, আমরা তত বেশি আল্লাহ তাআলার রহমত পক্ষ থেকে, রহমত বরকত মাগফিরাতের ভাগিদার হয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত আমাদেরকে, আমাদের আসবেন, আমাদেরকে আমাদের দেখে নেবেন। اللہ کے رسول کہ ہم قریب ہو گئے اللہ کے رسول کے ہم قریب ہو گئے سمجھے ہمیں دوستو اللہ تعالیٰ نے اپنے اوپر ذمہ داری لے لی ہے کہ آپ اس کو اس کے گھر والوں کو ہر قسم کی خیر و برکت سے مارا مال کر دوں گا بس میرے دوستوں مارا مال ہم ہو گئے اب کم قسمتی سے ہم کہتے ہیں وہ مارا مال ہونے والا دکھا ہوا میں جب اللہ نے خبر دے دی ہے وہ ہو گیا اللہ تعالیٰ ہمیں اور ہمارے گھر والوں کو ہر قسم کی خیر و برکت سے مارا مال کر دیا کہتے ہی میرے پیر میرے دلوں اس کو کہو مار مار اللہ نے ہمیں اور آپ کو ابھی اس لیے حاضر ہوا آپ کی خدمت میں جیسے حضور صلی اللہ علیہ وسلم نے لوگوں لا الہ الا اللہ کہو اللہ تعالیٰ تمہیں کامیاب کر دے گا اب جو یہ بات کہی میرے دوستوں کہتے کہتے کہتے انہوں نے تو کسی نے اقرار نہ کیا حضور صلی اللہ علیہ وسلم نے اپنی تلوار دختی دہلی کے ساتھ بند کے لٹکا دی اور سو گئے سو گئے مشرک آیا اس نے تلوار کھولی حضور صلی اللہ علیہ وسلم نے دکھایا کہا بتاؤ اب آپ کو کون بچائے گا حضور صلی اللہ علیہ وسلم نے اللہ اللہ اللہ تین دفعہ فرمایا تو دوسری کے ہاتھ سے تلوار چھوٹ گئی گر گئی حضور صلی اللہ علیہ وسلم نے اس تلوار کو اٹھایا فرمایا میں آپ سے کون بجائے گا تو میں اسے کہا جی مجھے معاف کر دیا بھائی میرے دوستوں ہم یہ کہہ رہے ہیں یا ایھا الناس انسان پتری کا وارو کجے کا وارو شمالی بھی کا وارو بھی کا گارو مسلمی کا وارو سارے یورپ والو سارے بھی کا وارو سارے کتنے ایشیا والو آسٹریلیا والو اللہ کہو کامیاب ہو جاؤ اب ساری دنیا کے انسانوں کا ہے اللہ کہو کہنا ہو جائے گا جس کو میرے پیارا پھر کہو پھر کہو پھر کہو پھر کہو تو میں اتنا کہو گے اللہ کی طرف سے سکون چلا جائے گا تمہیں اطمینان حاصل ہوتا جائے گا میں دوستوں سور حاصل ہوتا چلا جائے گا پکی تو ہمیں تمہیں نظر آیا جائے ہم نے کہا ہم کامیاب ہو گئے ہمارے সব আগে পিছিয়ে বিনা মাফ কর দিয়ে আমার আদমি সে কম যা কে তুমি কেন সৎকার এক বন্ধে মেরে কিন্তু আসবার হালকা দিকে কহোগে গেই দিখাওয়া কাহা দুনিয়া খুঁজতে সারি দুনিয়াকে নিয়ত করলো সারি দুনিয়া কে রে আম দুনিয়াকে ছাড়ো সারে আফ্রিকা مرتے ہی شروع বাবা আমি মিলা নাম মিলতেই میں دوست ہمیں ذمہ داری نہیں سمجھا জিন্দারি সমঝা মাপ কর দিয়ে মাপ কর দিয়ে আপ ওরা ফরমাতে জব জি খাওগে মাপ কর দে রো আল্লাহ তালা নে আমি তুমে মাফ কর দিয়া তুমি মাপাও মাপ হোগি তুমি মাপ দুজাকে ছানো না আমার সুদা খাও তোকে খাবা রুম সবেলা সেবেন পাক্কা বাদুর আমি এক এক সঙ্গে বাজারে এবারে কাহো গেলে কাহো কাহো আবু কে রাখে এক সারে আর ইনসানকে কে কে দেখা সব তোরে সামনে লিখা গেয়া আমার পর বেরিয়ে আওয়াজ লেখা বুঝলে মানে হবে কেতে সারি দুনিয়া মামল শুনলাম সারি দুনিয়া মে ইনসান সব কে বারে মিলে বারে মিলে যদি কহোগে কি তরফ সে আমার জিলোবে চলা যায়গা পক্কি থেকে বাত হবে পক্কি বাত আমি আজ মেরে জুলো খবর কহো নগর উঠারে সারে আদমিয়ত করেগা ইনসান পেদা হোগে সবকে নিয়ত করেগা ভাই আপনি নগর উঠারে মাই কেটে কেটে মর গে আমারা তোমারা আসর রুর কে সাথ হো গিয়া মেরে মোহতারাম দোস্তার হুজুরে বলেন যে এই কথাটার মধ্যে তো কোনো সন্দেহ নাই যে কোনো মানুষ সালাম দিবে আর আরেকজনের সালামে যাকে সালাম দিল সে সালামের জবাব দেবে এই জবাব দেওয়ার সাথে সাথে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত এবং সব রকমের খায়ের দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ঢেকে নেবে তো অনেকে বলে যে তো দেখাও কিভাবে খায়ের বরকত রহমত দিয়ে ঢেকে নিল বলে দেখানোর তো কোনো কথা না দেখাইবেন তো আল্লাহ তাআলা কারণ এই খবর আমাদের নবী দিয়ে গেছে এর মধ্যে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই এটা অতি সত্য কথা সন্দেহাতীত কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই এটা তো হয়ে গেছে নিশ্চিতভাবেই হয়ে গেছে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান এটা দেখাইবেন তো আল্লাহ তাআলা এটা দেখানোর জিম্মাদারি তো আমাদের না আমাদের জিম্মা হলো দেখা হলে সালাম দেওয়া কেউ সালাম দিলে জবাব দেওয়া এটা হলো আমাদের জিম্মায় দেবেন কি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে খবর দিয়ে গেছে এটা আমাদের দেখানোর জিম্মাদারি আমাদের আমাদের না মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ অনুরূপ ভাবে কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে ডেকে যে আমার বান্দা সত্য কথা বলছে আমি ছাড়া আর কোন এলাহ নাই আমি আমার বান্দার জীবনের আগের পিছের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ এটাকে একবার দুবার বলে ছেড়ে দেওয়া না বরং হরদম হামেশা বলতেই থাকা বলতেই থাকা বলতেই থাকা, যাতে করে এটা আমার শরীরের অংশ হয়ে যায়, এটা আমার ভিতরে বসে পড়ে, এটা আমার ভিতরে বসে পড়ে। কারণ যখন শরীর অঙ্গের মতো অংশের মতো হয়ে যাবে, তখনই প্রকৃতপক্ষে এই কালিমার যে আসর, এই কালিমার যে শক্তি, এটার যে তাকত, এটা আমার জীবনের জন্য, আমার পক্ষে এটা প্রকাশ পাইতে থাকবে। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরে খেজুর বাগানে যেয়ে শুয়ে পড়লেন, তলোয়ারটা কাছে রেখে দিলেন, উপরে ঝোলানো থাকতো এটা খুলে রাখলেন, ঘুমায় পড়ছেন, এর মধ্যে এক মুশরিক আসছে, এসে তলোয়ার খাপ থেকে বের করছে, বলতেছে এখন চিৎকার দিয়ে বলতেছে যে মোহাম্মদ এখন তোমাকে কে বাঁচাবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, নবীদের অন্তরে তো আল্লাহ তাআলা গাথা ছিল, আল্লাহ তাআলা অন্য কোন দিকে তাদের দৃষ্টি কোনদিন যাওয়ার কল্পনা করা যেত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ঠান্ডা ভাবে, শান্ত ভাবে, খুবই শান্ত ভাবে, কোন রকম অস্থিরতা নাই, কোন রকমের পেরেশানি ব্যাকুলতা নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনবার বললেন। বলা মাত্র এই শব্দের আল্লাহ শব্দের এই তাকত, এমন তাকত আর এমন শক্তি যে ওই মুশরিকের গায়ে কম্পন শুরু হয়ে গেল, সে হাত দিয়ে তলোয়ারটাকে ধরে রাখতে পারলো না, তলোয়ারটা পড়ে গেল। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার উঠালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তলোয়ার ধরে বললেন যে বলো এবার তোমাকে কে বাঁচাবে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, সেও তো মুশরিক হোক আর যাই হোক আরবি তো ছিল, এই শব্দটা তো তারও মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে বলতে পারলো না। এটা এই জন্যেই কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে বলতে থাকা শত শত বার, হাজার হাজার বার, সকালে বিকালে রাত্রে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহকে এই কালিমাকে জপতে থাকা, যাতে করে আমার অন্তরের মধ্যে বসে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, সমস্ত নবীরা এই কালিমা নিয়ে এই দুনিয়াতে আসছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা নিয়ে দুনিয়াতে আসছেন, কোন নবী তার এই কালিমার দাওয়াতকে পেশ করছেন তার পরিবারের সামনে, কোন নবী এই কালিমার দাওয়াতকে পেশ করছেন তার এলাকার তার বংশের লোকজনের সামনে, কোন নবীর দায়িত্ব ছিল তার ছোট্ট একটা এলাকা, কোন নবীর দায় জিম্মায় ছিল একটা শহর, কোন নবীর জিম্মায় ছিল একটা দেশ, যার জিম্মায় যতটুকুন আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছিলেন ওই অঞ্চলটুকু নিয়ে উনি মেহনত করতেন, মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেন। কিন্তু আমাদের নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কোন ব্যক্তি, পরিবার, অঞ্চল, শহর, দেশের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই, আমাদের নবীকে আল্লাহ তাআলা সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন। আমাদের নবী সারা দুনিয়াকে সামনে নিয়ে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, সাহাবাদেরকে এই দাওয়াতই শিখাইছেন, সাহাবাদেরকে দাওয়াতের উপর উঠাইছেন, এবং সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে সক্ষম হয়েছেন যে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠাইছেন। তো যে কেউ নিজেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, নবীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মনে করে, কেউ যদি সারা দুনিয়াকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, নিয়োগ করে যে বলতে থাকে যে হে সারাদিনের মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা, সে যেখানেই আছে ওখান থেকেই বলবে, কিন্তু তার নিয়ত থাকবে সামনে যে কজন আছে এই কজন না, তার নিয়ত থাকবে সারা দুনিয়া। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে সে তো আল্লাহ তাআলার করিব হয়ে গেল, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিলেন, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গেলেন, মাফ করে দিলেন, খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলার নৈকট্য তার অর্জন হইল, এটা কেউ দেখাই দিতে পারবে না, এটা তো আল্লাহ তাআলা যাচাই করবেন, আর এটা তো হয়ে গেছে, কারণ নবীর খবর হলো এরকমই, যেটা করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়ে যায়। তো মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আমাদের জিম্মায় এবং আমাদের মধ্যে যাদের যারা বয়সী তাদের জিম্মায়, আমাদের মধ্যে যারা ছোট আমাদের চেয়ে বয়সে যারা ছোট তাদের জিম্মায়, আমাদের ঘরে যে মামুররা আছে তাদের জিম্মায়, এবং আমাদের যাদের পেটে খাবার নাই, যাদের কোনো বাহ্যিক আয় রুজির ব্যবস্থা নাই তাদেরও জিম্মায়, যে পড়ালেখা জানে তারও জিম্মায়, যে পড়ালেখা জানে না তারও জিম্মায়, তারও দায়িত্বে, সকলেরই দায়িত্বে। যারা লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ছি আমাদের সকলেরই দায়িত্ব হলো যে সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমাকে পৌঁছানোর জন্য সারা দুনিয়ার মানুষের নিয়ত করে এই কালিমার দাওয়াত দিতে থাকা। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, যখনই আমি সারা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে সারা দুনিয়ার মানুষকে দাওয়াত পৌঁছানোর মাকসাদে নিয়েতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে থাকলাম, তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ সারা দুনিয়ার এই 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষের কাছে কালেমা পৌঁছাবেন দেখি আল্লাহ তাআলা আমার আমলনামাতে লিখে দিন। যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকব, এতদিন এরপরে আরো যতবার বলতে থাকব, ততবার 700 কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর নেকি লেখা হইতে থাকবে। যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ আমার কবরে আমার নেকি পৌঁছতে থাকবে। যেহেতু আমার উদ্দেশ্য ছিল সারা দুনিয়া এই নেকি যতজনে পড়বে ওই নেকি আমার আমল নামাতে পৌঁছতে থাকবে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, শুধু এতটুকুই না, এটা যদি আমার নিয়ত হয়ে থাকে এই কারণে যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছিলেন যে তারা আমাদের নবী যেন উম্মতকে এই কথার উপর উঠে যায়, এই কথার উপর সেই কথাটাকে শিখায় যায়, এই দায়িত্বটা বুঝে যেতে পারেন, নবীর কথাটা বুঝে গেছেন। যদি আমরা এইভাবে মেহনত করতে পারি মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের সাথে হাসর করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নবীদেরকে যেভাবে সাহায্য করছেন ওইভাবে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নবীদেরকে যেরকম নূর দেওয়া হইতো ওই রকম দাওয়াতের মেহনতের দ্বারা আল্লাহ তাআলা ওই নূর আমাকে দিয়ে দিবেন। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এটা আমরা সকলেই বলতে থাকি, সকলেই বলতে থাকি, কিন্তু এটা আমি যে দাওয়াত দিয়ে দেবো কেন দেবো, এটা শুধুমাত্র এই জন্যে আল্লাহ তোমাকে রাজি করার জন্য, শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য, অন্য কোনো মাকসাদ আমার নাই। আমার এই নিয়তের মধ্যে থেকে দুনিয়ার কোনো অঞ্চল, কোনো দেশ, কোনো মহাদেশ বা কোনো এলাকা কোনো কিছুর জন্য না ছোটে, বাদ না পড়ে। বলেন যে সেই আমেরিকাওয়ালাদের নিয়ত করে নিব, কানাডাওয়ালাদের নিয়ত করবো, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তাদের জন্য নিয়ত করবো, ইউরোপের সকল দেশওয়ালাদের জন্য নিয়ত করবো, আফ্রিকার সকল দেশওয়ালাদের নিয়ত করবো, অস্ট্রেলিয়ার সকল অঞ্চলের জন্য আমি নিয়ত করবো। দুনিয়াতে যত অঞ্চল আছে আল্লাহ তাআলা বান্দা মানুষ যেখানে বসবাস করে সকলের নিয়োগ করে আমি এটা বলতে থাকবো, আমি আমার সাধ্য মতো যতটুকু যেতে পারি এতটুকু পর্যন্ত যে আমি সারা দুনিয়াকে নিয়োগ করে আমি বলতে থাকবো। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি বলতে থাকবো, বলতে বলতে যখন এটা আমার দিলের মধ্যে বসে যাবে, আমার দিলের মধ্যে যখন বসে যাবে প্রতিবার বলার দ্বারা এই হাত শতে শতে কোটি মানুষকে দাওয়াত দেওয়ার নেকি আমার আমলনামাতে আসতে থাকবে, আর অন্তরে যখন বসে যাবে তখন মৌতের সময় আল্লাহ তাআলা এই কালিমাকে আমার জবান দিয়ে বের করে নেবেন। আর মৌতের সময় যদি খালি একবার জবান দিয়ে বের হয়ে যায় সে তো মরবে আর সোজা জান্নাতে প্রবেশ করে গেল, আর কোনো দেরি নাই, আর কোনো দূরত্ব নাই, আর কোনো বাধা নাই, আর কোনো বাধা নাই। এজন্য মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ আমরা খুব বলতে থাকি, খুব বলতে থাকি, আমাদের মা বোনদেরকে বুঝাইতে থাকি যে তোমাকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব এই জিম্মাদারি দিয়ে তোমাকে পাঠাইছেন, তুমি তোমার যে সীমানার মধ্যে থাকার কথা সেখানে থাকো, আর সারা দুনিয়ার মানুষকে নিয়োগ করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, যে আল্লাহ তুমি সারা দুনিয়ার মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দিয়ে দাও, 700 কোটি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো ভিতরে তাদেরকে পাক করে দাও, তাদের ভিতরকে পাক করে দাও, তাদেরকে কালিমার দিকে তুমি আকৃষ্ট করে দাও। এইভাবে দোয়া করতে থাকি, আল্লাহর কাছে মাফও চাইতে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছিলেন, এটা আমাদের দায়িত্ব ছিল কিন্তু এই দায়িত্বের হক আমরা আদায় করতে পারিনি, বা অনেকে এটা যে আমাদের দায়িত্ব এইটাও চিন্তা করার, এইটাও আপনারা আমি চিন্তা করতেছিলাম অনেকে, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি এবং সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে লক্ষ্য করে উদ্দেশ্য বানায় আমি দাওয়াত দিতে থাকি, আমি দাওয়াত দিতে থাকি। তো আমি যখন দাওয়াত দেওয়া শুরু করলাম তখনই ইমানের বাতাস বওয়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কার কার গায়ে কার শরীরে এই বাতাসের ঝাপটা লাগবে এটা আমি বলতে পারবো না, এটা তো আমার জিম্মায় না, আমার জিম্মাতে হলো পৌঁছানো। কে বললো না কে আমি দাওয়াত দিলাম, কে কালিমাকে স্বীকার করলো, কালিমাকে মানলো, আর কে কালিমাকে উপেক্ষা করে দিল, এটা আমার দেখার বিষয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিছিলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঠে ঘাটে বাড়িতে বাড়িতে যে বাজারে বাজারে যে বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অনেকে স্বীকার করত না, অনেকে ইনকার করে দিত। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুঝুন, নবীর যেটা পাওনা ওইটা তো প্রতিবারের কারণে নতুন নতুন করে নবী পাইতেই আছে। নবীর পাওনাটার মধ্যে কোনো কমি নাই, নবী কোনো বঞ্চিত হইতেছেন না। আল্লাহ তাআলা যদি কারো সম্বন্ধে না চান, সে যদি বঞ্চিত হয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু নবীর না পাওয়ার কিছু নাই, নবী ঠিকই পেয়ে যেতেছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইটা দেখার কোনো কারণ না যে আমি তো বললাম মানুষে শোনে না, কাহা তাক বলবো না, আমি যে বলতে পারতেছি বাস আমার তো কাম হয়ে যেতেছে। প্রতিবারের দাওয়াতে তারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছেন, আল্লাহ তাআলা যতগুলো মানুষের নিয়ত আমি করব, যদি 700 কোটি মানুষের নিয়ত করে নেই তো একসাথে 700 কোটি মানুষকে দাওয়াত দেওয়ার নেকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। আর যদি এটি আমার অন্তরে জ্বালা হয়ে থাকে, এটি যদি আমার কামনা হয়ে থাকে, এটি যদি আমার তামান্না হয়ে থাকে, তো মৌতের পরও কবরও এর নেকি পড়তে থাকবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটা দুনিয়াতে দেখাই দেওয়ার জিনিস না, দুনিয়াতে দেখানো যাবে না। নবী বলছেন হয়ে গেছে, বস হয়ে গেছে। যে বাচ্চা মক্তবে যে পড়ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাগরের মাছ সমূহ তার জন্য দোয়া করা শুরু করছে, বাস শুরু করছে, এটা নবী বলে গেছেন, এটা মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নাই, সন্দেহ করার সুযোগ নাই। অনুরূপ ভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তার হয়ে গেল, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। যতজনের নিয়ত করে সে বলবে, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ততজনের নেকি আল্লাহ তাআলা তাকে দিতে থাকবেন, সাথে সাথে আমরা সকলেই এটা দাওয়াত দিতে থাকি এবং তৈরি করতে থাকি আমার ঘরওয়ালাদেরকে, আমার মা, আমার বোন, আমার খালা, আমার ফুপু, আমার আপনজন যারা আছে, আমি যাদের কাছে বসতে পারতেছি সকলকে এটার জন্য তৈরি করতে থাকি, সকলে এই জন্য এটা শুরু করে দেয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা রেওয়াজ চালু হয়ে যাবে, একটা রেওয়াজ চালু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার অন্তর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে গেঁথে দিবেন, এটা আমার অন্তর মধ্যে বসে যাবে, এটা আমার থেকে কখনো ছিন্ন হবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ উনি বারে বারে বলতেছিলেন যে আমরা একটা বলা শুরু করে দিই দুনিয়ার সকল অঞ্চলকে সামনে রেখে, সকল শ্রেণীর মানুষকে সামনে রেখে, সকল পেশার মানুষকে সামনে রেখে, সকল পেশার মানুষকে সামনে রেখে আমরা দাওয়াত দিতে থাকি যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে থাকি। এই দাওয়াত যখন আমি দিতে থাকবো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ তাআলার রহমত আমাকে ঢেকে দেবে, আল্লাহ তাআলা আমাকে মনের প্রশান্তি দান করবেন, আল্লাহ তাআলা আমাকে ত্রেশানি মুক্ত রাখবেন, আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে নিয়ে নেবেন। এখন যদি কোনো বিয়াকুব বলে যে তুমি একটু দেখাও তোমার কি কি হলো, বলে ভাই এটা এখানে দেখানোর জিনিসটা, যেখানে যেটা দেখাবেন না ওইখানে এটা দেখানো যাবে না, এটা তো আল্লাহ তাআলা করছেন, আল্লাহ করবেন, আল্লাহ নবীর মাধ্যমে খবর দিছেন, আল্লাহ নবী সত্য কথা বলে গেছেন, যা যা বলছেন তা শুরু হয়ে গেছে, তা শুরু হয়ে গেছে, যখন দেখানের আল্লাহ তাআলা তখন দেখাবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কালিমা কোনো মামুলি কালিমা না, এত ওজনী কালিমা, এই কালিমাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি সাত আসমান আর সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি আর এক পাল্লাতে রাখা হয়, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে, ওই সাত আসমান সাত জমিন পাহাড় পর্বত সহ বাতাসের মতো উঠতে থাকবে। এত বড় দামি কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এত বড় মর্যাদা সম্পূর্ণ কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এত আর সাত আসমান সাত জমিনের ওজন যা তার চেয়ে বেশি নেকি হবে একবারই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা। এই জন্য আমরা খুব নিজেরাও পড়তে থাকি এবং দাওয়াতও দিতে থাকি, পড়বো তো ইনশাআল্লাহ। কি বললেন ভাই, মাঝে মাঝে আবার সামনের থেকে উঠাউঠি করে, মেহরবানি উঠাউঠি করে বসে শুন। বিলকুল খেতে যাওয়া উতারো আল্লাহ পাক তোমার দোষ কি বিষয় বাঁচায়গা, সন্দীপা কাউকে কথা বাস্তবে কাম করে কামি সে বেছা দে হমেশা কি রাম সে বেছা দে নন্দন কে রাম সে বেছা দে তো মেহরবান জেসে মেনে কাহা পৌঁছ গিয়া পর্দা নেই হম আমার আপনাকে আস্তা খুলতে যায় এবার জগে এবার সেরিয়ে খেতে এবার নামাজ পড়ো পাঁচ নামাজ পড়ো জীবনের থেকে সবকিছুকে বিদায় করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই আমি যে বললাম যে বারে বারে যে করতেছি আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার প্রমাণের জন্য আল্লাহ তালা কি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে মাবুদ স্বীকার করে প্রমাণ করে আমি আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে যাব। মেরে মোহতরাম দস্তার বুজুর্গ বলে যে পাঁচ অক্ত নামাজকে যথাযথভাবে আল্লাহ তালার হুকুম মনে করে, আল্লাহ তালার হুকুম একই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে পাঁচ অক্ত নামাজকে আমরা যথাযথভাবে আদায় করতে থাকব। একদিকে যখন দাওয়াত দিতে থাকবো, আরেকদিকে যখন আল্লাহ ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা মাবুদ এটা প্রমাণ করানোর জন্য চেষ্টা করতে থাকবো, তো মেরে মোহতরাম দস্তার বুজুর্গ তখন আল্লাহ তালা আমার ভিতরে তরবিয়াত করবেন, আল্লাহ তালা আমাকে তৌফিক দিবেন। একটা জিনিস, কি জিনিসের তৌফিক দিবেন? একটা হল পুরা জীবন, পুরা জিন্দেগি আল্লাহ তালার হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক আল্লাহ তালা আমাকে দিয়ে দিবেন। অনেক কিছুই সম্ভব হইতে পারে, কিন্তু আমার দ্বারা আর আল্লাহ তালার হুকুমকে ভাঙ্গা, নবীর তরিকার খেলাফ চলার আমার পক্ষে সম্ভব হবে না, আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তালার হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যখন বান্দা আল্লাহ তালার হুকুম মতো নবীর তরিকা মতো চলতে থাকবে, তখন আল্লাহ তালা এর সাথে যত ওয়াদা করে রাখছিলেন এই ওয়াদাও আল্লাহ তালা আস্তে আস্তে পুরা করতে থাকবেন। কারণ ওয়াদা যেটা সেটা তো আমলের সাথে সম্পৃক্ত, আমি যখন আমলের মধ্যে লাগবো তখন আল্লাহ তালা তার ওয়াদাকে পুরা করতে থাকবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে দুই হাত উঠে কানব, সারা উম্মতের জন্য কানব যে আল্লাহ উম্মতকে এই ইমানকে, ইমানি কালিমাকে গ্রহণ করার মতো তৌফিক তুমি দিয়ে দাও, দিলের মধ্যে ইস্তেদাদ পয়দা করে দাও যে উম্মত যেন ইমানি এই কালিমাকে গ্রহণ করতে পারে, এবং তারা ওই কালিমা নিয়ে ফেরনেওয়ালা হয়, তারা ওই কালিমার দাওয়াত দেওয়ালা হয়। শুধুমাত্র ইমানকে গ্রহণ করে, ইমানি কালিমাকে গ্রহণ করে না, এরকম না, তারা যেন এই কালিমার দাওয়াত দেওয়ালা হয়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। একদিকে নিজে এই কালিমা পড়বো, আরেকদিকে উম্মতকে দাওয়াত দেব, আরেকদিকে আল্লাহ তাআলার আহকামাতকে পুরা করবো নবীর তরিকা অনুযায়ী, আরেকদিকে উম্মতের জন্য কানবো যে উম্মত উম্মত যেন এই কালিমাকে গ্রহণ করার পরে এই কালিমা নিয়ে চালনেওয়ালা হয়ে যায়, এই কালিমার দাওয়াত দেওয়ালা হয়ে যায়। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমি এগুলো করতে থাকবো, এই আমলগুলো আমার দ্বারা পুরাপুরি হবে আল্লাহ তাআলার মেহরবানিতেই হবে, আল্লাহ তাআলার তৌফিকের দ্বারাই হবে, তখন নবীর অনুসারী অনুকরণ কান্নাওয়ালা আমি হয়ে গেলাম, নবীর নকল আমার জীবনের মধ্যে আসলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবীর অনুকরণ যখন আমার জীবনের দ্বারা, আমার জীবনের দ্বারা জমির অনুকরণ পূর্ণ হবে, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাদের হাসরকে আল্লাহ তাআলা নবীর সাথে হাসর করে দিবেন। আমার ঘরে মা বোন যারা আছে তারাও যদি এইভাবে এই ফিকিরে এই চিন্তায় যে তাদেরও চিন্তা ইমান, তাদেরও চাহিদা ইমান, তাদেরও মেহনত ময়দান ময়দান হলে ইমান, এটাই তাদের ভাবনা, এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া, এইভাবে যদি তারা করতে থাকে, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাদের হাসরকেও আল্লাহ তাআলা নবীদের সাথে করে দিবেন। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ বলেন যে এই কালিমার দাওয়াতকে চালু করার জন্য, আম করার জন্য, আমার জীবনের মধ্যে আনার জন্য এই কালিমাকে বেশি বেশি করে পড়তে থাকি, আর সারা দুনিয়াকে সামনে রেখে সারা দুনিয়ার নিয়ত করে আমি এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিই, আর সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে পাবন্দি করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মাধ্যমে, তখন আল্লাহ তাআলা আমার ভিতরে একটা ইস্তেদাদ পয়দা করবেন, যেই যোগ্যতা আর ইস্তেদাদের ইস্তেদাদকে আল্লাহ তাআলা এটাকে যত্ন করে আমাকে পুরা দিনের সমজ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, পুরা দিনের উপর চলাকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আমি কালিমে খুব ভুলে গে, শুনে গে, সুচে গে, রেখে ফেটে গে, ওর তোমার দুনিয়া ফেটে গে, ওই ছুটে গে, গে তুমি স্কুল থেকে ফিরো, কালিমে বেড়ে থেকে ফিরো, সাদি বেড়ে গে ফিরো, বুকে ফের বেড়ে বেড়ে সেটা গে ফিরো, বিমান চলে ওকে অর্থ সে কে গে কি তুমি নিয়ত করো, তোমার দুনিয়া ভর কে ইনসান দিতে হ্যাঁ, কেন কে কে বারে হয়ে যায়। বললে পারে, শুনতে পারে, শুনে পারে যার আপনার যা আপনার হুকুম কাজু বাবা তাকে দিয়েছে, ওনাকে নেবার হবে না। আমি যদি লেখা সার ফিরেগা চার মহিনে মুসলমান, হ্যাঁ আল্লাহ তাআলা মাফ করে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গো, বহুত দামি, বহুত পাক, বহুত পবিত্র কালিমা, বহুত পবিত্র, বহুত পবিত্র কালিমা। এই কালিমাকে নিয়ে হার হালাতে এই কালিমার দাওয়াতকে সাথে নিয়ে চলব, সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে আমি দাওয়াত দিতে থাকব। গরমের মধ্যে আছি, গরমের সিজন, তাতেও দাওয়াতের কাম করবে, কালিমার দাওয়াত দিব। শীত আসবে তো তাতেও কালিমার দাওয়াত দিব। পেটে খাবার আছে তাতেও এই দাওয়াতের মধ্যে লেগে থাকবো, খাবার নাই তাতেও দাওয়াতের কামের মধ্যে লেগে থাকবো। হার হালাতে সর্ব অবস্থায় এই কালিমার দাওয়াতের মধ্যে আমি লাগবো, কালিমা নিয়ে চিন্তা করবো, এটার জন্য দোয়া করব। এটি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো যে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে এই দিনকে, এই কালিমাকে কবুল করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে তুমি কবুল করে নাও, এই কালিমাকে নিয়ে জীবনযাপন করার জন্য তৌফিক দিয়ে দাও, আবাদুল আবাদের নাকামির থেকে তুমি তাদেরকে হেফাজত করো, বাঁচাও। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতের কাম যে করবে, এই দাওয়াত যে দিতে থাকবে, আর এই কালিমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, উম্মতের হেদায়তের জন্য চোখের পানি ফেলতে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কামিয়াব করবেন, আল্লাহ তাআলা তাকে আখেরাতেও কামিয়াব করবেন। দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা সাহায্য সীমানার মধ্যে শেষ হয়ে যাবে, একই কথা, পাক্কা পাক্কা ছাক্কা কথা, সন্দেহের কোন সুযোগ নাই যে দাওয়াতের কাম যে করে স্বয়ং আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। বলেন যে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এতদিন পর্যন্ত যে ভাবনা আমরা করি নেই, বিভিন্ন কাম কাজের সাথে কখনো কখনো মনে চাইলে সুবিধা হইলে কখনো করছি কখনো করিনি, এটা আমাদের জন্য বহুত বড় ভুল হয়ে গেছে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই যে আল্লাহ আমি এই কামকে আমার জিন্দগির মাকসাদ বানাই নেই, আমার মা বোনকে এরকম আমি তৈরি করিনি, আমার প্রতিবেশীদেরকে বলিনি, যাদের উপর আমার হক ছিল তাদেরকে আমি বলিনি, আল্লাহ তুমি আমাকে সারা উম্মতের কাছে এই কালেমাকে পৌঁছানোর জন্য আমাকে জিম্মাদারে দেওয়া হয়েছিল, এটা আমি করিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ উম্মতের মধ্যে যারা যারা বা যতজনে এই কামকে জিন্দগির কাম বানাই নাই তাদেরকেও তুমি মাফ করে দাও। বান্দা যখন নাকি আল্লাহ তাআলার কাছে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন, বান্দা জানছে যে মাফ করতে হলে একজন আছে, আর সে মাফ করতে হলে আমি, এই মনে করে বান্দা আমার কাছে মাফ চাইতেছে, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এই গুনাহ থেকে নিজেকে পাক করাই, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত দোয়ার মাধ্যমে, আর 300 বার কমপক্ষে দৈনিক দোয়া ইউনুস পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে পাক করাইতে থাকে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কেউ যদি দৈনিক 300 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে থাকে, আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আর আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যে জায়গা থেকে সে কোনোদিন কল্পনাও করতে পারে। সকল সংকীর্ণতার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ত রাস্তা বের করে দেন, আল্লাহ তাআলা তার দিলকে মিলান করে দেন, দিলকে সমস্ত রকমের পেরেশানির থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আর এই গুনার কারণে যেই যোগ্যতা সে হারাই ফেলছিল, দুনিয়া আখেরাতের কামিয়াবির যে যোগ্যতা, ইমানি যোগ্যতা যে হারাই ফেলছিল, ওই যোগ্যতা আল্লাহ তাআলা তাকে ফিরাই দেন, অর্থাৎ ওই যোগ্যতাকে আল্লাহ তাআলা তাকে ফিরাই দেন যে মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য আমরা এই আমলটাকে খুব লাজমি ভাবে এই আমলটাকে করতে থাকি, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে করতে থাকি, কি কি গুনাহ হয়েছে এটা কল্পনা করি সাথে সাথে, এই গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এই জন্য পাঠাইছিলা যে আমি এই কালিমার দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে ফিরব, সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমার দাওয়াতকে পৌঁছাইব, সারা দুনিয়ার মানুষের জন্য আমি কাঁদব, সারা দুনিয়ার মানুষের কাছে আমাদের দিনকে পৌঁছাইব, এটার জন্য জিম্মাদারি তুমি আমাকে দিছিলা, এই জিম্মাদারি আমি আদায় করিনি, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ইস্তেগফারের মাধ্যমে আমি তোমার কাছে মাফ চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, আর মানুষের কাছে এই দিনকে পৌঁছাইব, এই কালিমাকে পৌঁছাইব, আর সাথে সাথে আল্লাহর হুকুম মতো সব আল্লাহ তাআলার আহকামাতকে পুরা করতে করতে মানুষ জীবন যাপন করে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে জীবন যাপন যেন না করে, আর আল্লাহ তাআলার হুকুমকে কিভাবে পুরা করে, আল্লাহ তাআলার হুকুমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকে, মেরে মুখতারাম দোস্তার বুজুর্গ একদিকে যখন দাওয়াত দিতে থাকবে, আর একদিকে নিজেকে গুনাহগার মনে করতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে, সমস্ত উম্মতকে এই কালিমা বলনেওয়ালা, বলানেওয়ালা, দাওয়াত দেনেওয়ালা, এই কালিমার উপর উঠানেওয়ালা বানানোর জন্য চেষ্টা করতে থাকবে, আর একদিকে আল্লাহ তাআলার হুকুমকে পূরণ করতে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পূরণ করতে থাকবে। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা এই লোকটা তো দুনিয়াতে আল্লাহ তাআলার করিব হয়ে যাবে, আল্লাহ তাআলার করিব হয়ে যাবে। এই আমল যদি আমার মা, এই আমল যদি আমার বোন, এই আমল যদি আমার স্ত্রী, আমার ঘরের যারা আছে তারা সকলে যদি এই আমল করতে থাকে, মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ সকলেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হয়ে যাবে, সকলেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হয়ে যাবে। তো কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হাসর তো নবীদের সাথে করবেন, আর আমাদের মা বোনদের হাসরকে আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদের সাথে করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের সাথে আমাদের মা বোনদের হাসর করে দিবেন, সাহাবাদের স্ত্রীগণের সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ব্যবস্থা করে দিবেন। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ওই জিনিসটা পাওয়া এইটাই হলো প্রকৃতপক্ষে কামিয়াবি, আর আমাদেরকে ওই কামিয়াবি পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের পাঠাইছিলেন। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এই উম্মতকে ইসলামের দিকে, ইমানের দিকে, কালিমার দিকে, এই কালিমায়ে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া ছাড়া অন্য কোনো কাম ছিল না। এই কামই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। এই কাম করতে করতে হিসাব করে দেখা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে বছরের প্রতি বছর মদিনার বাইরে থাকতেন 4 মাস। কি বলেন, আমরা এরকম নিয়ত করতে পারি না? ইনশাল্লাহ আমরাও প্রতি বছর 4 মাস লাগাই। কি বলেন, এই নিয়ত করা যায় না ভাই? এই নিয়ত করে নেই, ইনশাল্লাহ আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে যেয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকল করতে যেয়ে আমরাও প্রতি বছর 4-4 মাস নিজের এলাকার বাইরে আমরা লাগাবো। আর কিসের জন্য লাগাবো? শুধুমাত্র একই জিনিস, যে কালিমার দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছাই দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করব। দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যাব, থেকে যাব, তখন আল্লাহ তাআলাকে হাত উঠিয়ে দুনিয়ার এক একজন মানুষ সম্বন্ধে, এক একজন অমুসলমান সম্বন্ধে আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো চাইতে থাকবো, যে আল্লাহ তুমি তাকে ইমান নসিব করো, এই কালিমার বুঝ তুমি তাকে দিয়ে দাও, এই কালিমাকে গ্রহণ করার মতো যোগ্যতা তাকে তার ভিতরে পয়দা করে দাও, এই কালিমার তাকাজা অনুযায়ী আমল করার, আল্লাহ তাআলার হুকুম মতো আমল করার, হুকুমকে পুরা করার, নবীর তরিকা অনুযায়ী পুরা করার তৌফিক তুমি তাদেরকে, তাকে তুমি দিয়ে দাও, তাকে এই কালিমার দাওয়াত দিয়ে আরো হাজারো মানুষের কাছে, আরো অন্যান্য মানুষের কাছে যাওয়ার জন্য তুমি কবুল করে নাও। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এটা আমরা করতে থাকবো। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতের মেহনতি আমাদের দুনিয়ার সার্বিক জরুরতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যা কিছু আমাদের জরুরত আছে, যা কিছু আমাদের প্রয়োজন আছে দুনিয়ার এবং আখেরাতের, মৌতের আগের আর মৌতের পরের সমস্ত জরুরতকে আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াতের কামের দ্বারাই পুরা করে দেবেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য আমরা খুব তওবা করি আল্লাহ তাআলার কাছে, যে এতদিন পর্যন্ত দাওয়াতের কামের উপরে অনেক কিছুকেই প্রাধান্য দিয়ে দাওয়াতের কামকে একেবারে সমান, দাওয়াতের কামকে পিছিয়ে ফেলে জীবনযাপন করছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আর আল্লাহ তাআলার সাথে ওয়াদা করি যে আল্লাহ এখন থেকে কালিমার দাওয়াত দিতে থাকবো। আমার চিন্তা এই কালিমাকে নিয়ে, আমার দোয়া এই কালিমাকে নিয়ে, আমার ফিকির এই কালিমাকে নিয়ে, আমার চোখের পানি, আমার জান, আমার মাল, আমার আওলাদ, এই সব কিছু এই কালিমার জন্য এটা নিয়ত করতে থাকি, এবং সারা দুনিয়ার মানুষকে, এক একজন মানুষকে এর উপরে উঠাবো, এটার জন্য চেষ্টা করব, এইটাই আমি ওয়াদা করতেছি, এইটাই আমি নিয়ত করতেছি। কেবল করা যায় না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দিয়ে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। ساری دنیا کے انسانوں جو ہے بچے بچے کو حضرت محمد صلی اللہ علیہ وسلم کی محنت میں لانا، لوگوں ان دنوں میں لا الہ الا اللہ محمد رسول اللہ، لوگوں ان دنوں میں اتارنا، میرے مقابلے کی محنت کرنا، کوشش کرنا، یہ ہماری ذمہ تھا، ہمارے بھی تمام جن سے انسانوں کے اندر بھی، ہمارے گھر کی عورتوں کو بھی، بچے بچوں کو ذمہ تھا، انہیں یہاں تھا ان سے آپ کو شکر ہوا، معاف کر دے اللہ، معاف کر دے، مانگو گے تو اللہ یا اللہ اب آئندہ کے لیے ان والے کام کو، ہمارے اپنا کام اور انسانوں کو

যেভাবে আল্লাহ তাআলা সাহায্য করছেন ওইভাবে সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে করবেন যদি আমরা এই মুহূর্তে দুইটা কাম করে ফেলতে পারি। একটা হলো পিছে যে ভুলগুলোর হয়ে গেছে, কমি হয়ে গেছে, এটার জন্য অন্তরের থেকে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং ভবিষ্যতে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। এই দুটো যদি করি তো মেরে বস্তার আব্দস্তার বুজুর্গ, এইগুলা কোন অবাস্তব কথা না, এইগুলোই প্রকৃত কথা, এই কথাটাই হলো হাকিকাতে প্রকৃত কথা। যদি আল্লাহর কাছে এই মজলিসে বসায় নিজেকে কবুল করাই নিতে পারি তো মেরে বস্তার আব্দস্তার বুজুর্গ আল্লাহ তাআলা ভবিষ্যতে চলার পথে সারা দুনিয়াকে দাওয়াতের মেহনত, দুনিয়ায় দাওয়াতের মেহনতকে পৌঁছা দেওয়ার জন্য যত রকমের ইস্তেদাদের দরকার, যত রকমের যোগ্যতার দরকার, সব যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাকে ইস্তেমাল করবেন, হয়তো ওখানে পৌঁছাই দিয়ে ইস্তেমাল করবেন, আর না তো এখানে আমি ইস্তেমাল হব, আল্লাহ তাআলা আমার মেহনতের আসরকে ওইখানে পৌঁছাই দিবেন। এই জন্য মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ আমরা সকলে এটা নিয়ত করে নিই, বিশেষ করে সাহাবাদের যে তরতিব ছিল, সাহাবাদের তরতিব অনুযায়ী যে প্রতি বছরে চার চার মাস আমরা নিজের এলাকার থেকে বাইরে থেকে চাই, নিজের এলাকার বাইরে হোক অথবা দেশের বাইরে হোক, এই দেশে চার চার মাসের জন্য আমরা সকলেই নিয়োগ করে নিই ইনশাআল্লাহ। আমি এখন থেকে প্রতি মাসের চার চার মাস আল্লাহর রাস্তা আল্লাহর দিনের জন্য আমি ফারেক করব, আমি চার চার মাস চলতে থাকবো, কারো কোনো তশকিল করা বেঁধে রেখে, কারো গায়ে হাত রাখা বেঁধে রেখে, শুধুমাত্র নগদ চলে যাব। এই জন্য এখন থেকে নগদ যাব, এটার জন্যই আমরা পাক্কা নিয়োগ করে নিই করবো তো ইনশাআল্লাহ। হই হল্লা উঠা উঠি না করি, ধ্যানের সাথে কথাগুলো শুনতে থাকি, আল্লাহ তাআলার বহুত বড় মেহরবানি যে আমাদেরকে জমে বসে থাকার তৌফিক দিয়েছেন, ধ্যানের সাথে শুনি, আর যেটা বলেন এটা অনুযায়ী যেটা এখন আমল করার কথা, যে অতীতে তওবা ভবিষ্যতের জন্য নিয়ত, এগুলো এখন করা শুরু করে দিই। নাকাম হোগে, মার মারে হোগে নাকাম হোগে, বাদশা বনেগে নাকাম হোগে, ফকির হোগে তো নাকাম হোগে, সালার বাদশা হোবি আমির হোগে নাকামি সে পচারে মানে জো আদমি ইকরার নি করেগা লাইলাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইসকা ইকরার নি করেগা ও সারি দুনিয়াকে বাদশা সারি দুনিয়াকে সব নাকাম হোগে اور سیلاب آئیں گے میرے دوستو اس کے نام ہے جنگیں آئیں گی آپس کی لڑائیاں آئیں گی یا اللہ ساروں کو اس کلمے کا ذکر کرنے والا دلوں کو اتارنے والا دلانے والا بنا دے اور ہمیشہ کے سیلابوں سے بچا دے جنگوں سے بچا دے آپس کی لڑائی سے کلوں سے بچا دے یا تو نے تجھ مہربانی فرمائی بھیجا یا مجھے مہربانی سے ہر مسلمان کو مردوں کو بھی عورتوں کو بھی محنت کرنے والا بنا دے ہمارے بڑی مہربانی ہے ہمیں بچا ہمیشہ کس کے لیے سارے سے بچا دے سب جگہ کامیاب ہو جاؤ گے جو نہیں کہیں گے وہ نقصان میں جائیں گے انسانوں کو اس نقصان سے بچا دے میں کروں گے نا اور دعا مانگو گے یا نا قیامت تک اس کے لوگوں کے دلوں میں اتارنے کے لیے بولنے والا سننے والا سمجھنے والا پھرنے پھرنے والا بنا دے اور سب کو نماز پڑھنے والا بنا جس میں تیار ہوتا ہے جو حکم ہے معاف کر دے آئندہ ساری دنیا کے انسانوں کو دنوں میں اس کو اتارنے کو ہم کام بنائیں گے یا اللہ تو ہی بنائے گا نقصان سے تو ہی بچائے گا سارے دنیا کے مسلمانوں کو نقصان سے بچا دے جنہوں نے جو ایمان نہیں لائے ہم سب کو ایمان آنے والا بنا جنہوں کو اتارنے والا بنا যারা দেশের মেহরবানি সহজে নিয়ে গেছেন ক্রাকে দেওয়ার হবে না তৈর হো না বলেন যে ভাই আল্লাহ তাআলার গায়েতকে নিজের অন্তরের থেকে বের কর, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গায়েত অর্থাৎ মখলুক থেকে হওয়ার একই বিশ্বাস আস্থা এটা আমাদের অন্তর থেকে বের না হবে মেরে মোহতারাম দস্তর বুঝলো, অতক্ষণ পর্যন্ত আমরা স্থায়ী নাকামিন থেকে মুক্তি পাব না, নাজাত পাব। আর কালিমার হাকিকাত এই দিনের আসল জিগুল যেটা এটা আমাদের অন্তরে বসবে না, এই জন্য আল্লাহ তাআলার গায়ের থেকে হওয়ার একদিন এটা আমাদের অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহ তাআলার থেকেই হয়। আল্লাহ তাআলাই সবকিছু করছেন, আল্লাহ তাআলাই সবকিছু করতেছেন, আল্লাহ তাআলাই কিয়ামত পর্যন্ত সবকিছু করবেন, এই কথাটাকে নিজের অন্তরের মধ্যে বসানো। কোন মানুষ যদি দুনিয়াতে বাদশাহ হয়ে যায় আর তার অন্তরে যদি এই কথাটা বিশ্বাস না বসে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আন্তরিকতার বিশ্বাস যদি তৈরি না হয় এবং জামানে সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে একরার না করে, বাদশাহী করতে করতে এই লোকটা নাকাম হয়ে যাবে। কোন ফকিরের অন্তরে যদি এরকম আল্লাহ থেকে হওয়ার ইকিন না থাকে আর সে জামানে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার না করে, তো মেরে মোহতারাম দস্তর বুঝলো দুনিয়াতেও সে কষ্ট করে গেল, আখেরাতেও সে নাকামই উঠবে। কিন্তু সবচেয়ে জরুরি জিনিস হলো যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা থেকে হওয়ার ইকিন আমাদের দিলের মধ্যে বসানো। যে কোনো অবস্থায় আসুক না কেন, খাওয়া না খাওয়া, সুস্থতা অসুস্থতা, ঝড় তুফান বন্যা সৈলাব অতিবৃষ্টি অনাবৃষ্টি, যে রকমের অবস্থায় হালাত পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, কোন অবস্থায় যেন এই রকমের কোন এই এই সমস্ত জিনিসের কোন প্রভাব আমাদের অন্তরের মধ্যে না পড়ে। আমাদের অন্তরের মধ্যে যেমন এই কথাটাই উপস্থিত থাকে যে পরিস্থিতি যাই হোক না কেন এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সবকিছু করতেছেন, করবেন, করার মতো ক্ষমতা রাখেন, কোন বিরূপ পরিস্থিতির কারণে আল্লাহ তাআলার করার ক্ষমতার মধ্যে বিন্দু মাত্র হেরফের হয় না, হেরফের হয় না। ওই অবস্থার মধ্যে আমাকে এই কথাটাই বলতে হবে যে আল্লাহ তাআলাই সবকিছু করে। ওই অবস্থার মধ্যেও গায়রের তাআসুর গায়রের প্রভাবকে আমার অন্তর থেকে বের করতে হবে। এটা সর্ব অবস্থায় সারা দুনিয়ার মানুষের অন্তরের থেকে এটাকে বের করার জন্য চেষ্টা করতে হবে যে কারো মনে কারো অন্তরে যেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছু থেকে হওয়ার কোনো ইকিন আর বিশ্বাস যেন কারো অন্তরের মধ্যে না থাকে। এরকম চেষ্টা নিজের উপরেও সারা দুনিয়ার যত শ্রেণী পেশার মানুষ আছে সকল শ্রেণী পেশার মানুষের উপরে চেষ্টা, যারা ইমরানকে কালিমাকে একরার করছে তাদের অন্তরকে এর থেকে পাক করানোর চেষ্টা, এবং এখন পর্যন্ত যারা কালিমাকে একরার করে নাই ইসলামের মধ্যে আসে নাই তাদেরকেও কালিমা পড়ার মাধ্যমে তাদের অন্তরকেও মখলুক থেকে গায়রত থেকে পাক করানোর জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে। এটা হলো আমাদের জিম্মাদারি। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, এটার জন্য আমাদের এখান থেকে ওয়াদা করতে হবে, নিয়ত করতে হবে, আজম করতে হবে, এবং সারা দিনের মানুষের উপর মানুষকে এর উপর উঠানোর জন্য নিয়ত এখান থেকে আমাদের করতে হবে। সারা দিনের মানুষ এই মেহনতকে কি করে নিজের জিন্দগির মেহনত বানায়, আর আল্লাহ তাআলার কাছে খুব করজোড়ে মাপ চাইতে হবে যে আল্লাহ এই যে কামকে আমাদের জিম্মায় দেওয়া হয়েছিল, আমার জিম্মায়, আমার পরিবারের সকলের জিম্মায়, আমাদের পাড়া আমার পাড়া প্রতিবেশী সকলের জিম্মায় তথা সমস্ত মুসলমানের জিম্মায় যে কামকে দেওয়া হয়েছিল ওই কাম আমরা শিথিলতার সাথে করছি, বাদও করিনি, আল্লাহ তুমি মাফ করো। নিজের জন্য মাপ চাইতে থাকা আর উম্মতের জন্য মাপ চাইতে থাকা, আর মাপ চেয়েছে ওয়াদা করা যে আল্লাহ এখন থেকে তোমার হুকুম মতো তোমার হাবিবের তরিকা অনুযায়ী জীবনযাপন করো। যখন থেকে মানুষ একদিকে এটাকে জিন্দগির মাকসাদ বানাবে আর একদিকে আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পুরা করতে করতে চলতে থাকবে তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রহমত দিয়ে ঢেকে নেবেন, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, যে নাকি দাওয়াতের মেহনত করবে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যে চলতে থাকবে, সমস্ত মানুষকে কাছে দাওয়াত দেওয়া, সমস্ত মানুষের কাছে ইমানের দাওয়াতকে পৌঁছানোর জন্য যে চেষ্টা করতে থাকবে সর্ব অবস্থায়, শীতে গরমে সুখে দুঃখে বোকা ভরা পেটে সর্ব অবস্থায় যে দাওয়াতের মেহনত করতে থাকবে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই জন্য আমরা এটা নিয়ত করে নিই সকলে যে ইনশাআল্লাহ এই কামকে করবো, করবো তো ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছাইব, সারা দুনিয়ার মানুষকে কামিয়াবির দিকে ডাকবো। কামিয়াবি এটার মধ্যেই যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলা থেকেই সবকিছু হয়, আল্লাহর গায়ের কোনো কিছু করার ক্ষমতা রাখে না, কোনো কিছু করার ক্ষমতা রাখে না। এই একিন সহী একিনের দাওয়াত ছাড়া দুনিয়ার মানুষকে দেব, কারণ এই সহী একিন ছাড়া কোন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, সে দুনিয়াতে যত বড় মালদারি হোক না কেন, যত বড় পোস্ট পজিশনের মালিকই হোক না কেন, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ সে তো নাকাম হয়ে গেছে। মানুষকে নাকামির থেকে, স্থায়ী নাকামির থেকে বাঁচানোর জন্য হলে এই দাওয়াতের মেহনতকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছিলেন। আল্লাহ তাআলা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেমাল করেন সমসারা দুনিয়ার মানুষকে স্থায়ীভাবে নাকামির থেকে বাঁচানোর জন্য। এটার জন্য আমরা নিজে নিজে নিয়ত করে নেব, চার চার মাসের জন্য নিয়ত করব যে আমরা এই কামটা করব, করবো তো ইনশাল্লাহ। কি বলেন? পুরি উমিদ রাখো মাফ কর দেগা আয়ন্দা করো আমি ফুলবাড়ি মেহনত করো আমি মেহনত বানাবেগে ফুলবাড়ি মেহনত করবে মেহনত বানাবেগে করো মাফ করবে কে হোগা আল্লাহ সারা এস মাফি মাগনে পর মুসলাধার বারিশ বরসাবেগা ওর আল্লাহ পাক মাল দেগা বেটে দেগা বাগার দেগা মেরে দেগা ভাই কে اللہ پاک نے تاری میرے گناہوں کو معاف کر دیا اور ساتھ کے ساتھ اللہ پاک نے میرے دوست معاف کر دیا اور میرے مطلب یہ کہ اللہ کی حفاظت میں آ گئے. کسی بندو کے رکھنے کی ضرورت نہیں ہے, کسی بندو کے رکھنے کی ضرورت نہیں ہے, کرنے کی ضرورت نہیں ہے, کسی سپاہی کو ساتھ دینے کی ضرورت نہیں ہے. لا الہ الا اللہ کہا ہماری حفاظت میں آ گئے. یہ بالکل پکی ٹھکی بات ہے. پھر اس کو لے کے پھرنا اور لے کر کے پھیرے میں تیار کرنا, اب اللہ تعالیٰ تمہیں ایسے پالے گا جیسے بھی وہ پارا پہ ہماری حفاظت کرے گا. کرو گے نا؟ اگلی بات یہ ہے, میں کہو اللہ قیامت تک ہم نے اپنا کام بنا لے گا, پیسہ کر لیا جانا اس فیصلے میں تو ہماری مدد کرے گا, تو ہماری مدد کرے گا, ہماری مدد فرما, ہم نے کچے لوگ تو ہی پکا کرے گا. ٹھیک ہے, یہ کرو گے نا؟ پکی بات ہے نا؟ اور ساری دنیا کے مسلمانوں کو معاف کر دے جو ایمان نہیں لائے. یا اللہ میرے ان کے ایمان آنے والا بنا, ایمان آنے والا بنا. بس اتنی بات ہے, ایک تو ایک دوسرے کی برائی نہ بیان کرو, برائی نہ بیان کرو, قیمت نہ کرو, اس کا جھگڑا مت کرو, اس کا دل نہ دکھاؤ, بس اس دکھانے سے بچو, ایک دوسرے کی برائی بیان کرنے سے بچو, لوگوں کے ساتھ بدو بازی کرنے سے بچو. سن گئے؟ اور ایک دوسرے کی مدد کرو. اب یہ کرنے گئے مسجد میں جو آؤ, مسجد میں آتے ہی اللہ کی مدد والی مہمانی شروع ہو گئی. جو مانگو گے وہ بھی رہے گا, جس میں مسجد میں آؤ گے مہمان ہوئے, مسجد میں داخل ہوتے ہی جو مسجد میں آیا اللہ کے ساتھ بیٹھنے والا بن گیا. مسجد میں آتے ہی خوش ہوا کرو کہ ہم مسجد جا رہے ہیں, ادا گھر جا رہے ہیں, خوش ہوا کرو ہم ادا گھر جا رہے ہیں, جو اللہ سے بابا استعمال کیے ادا ہمیں دیے گا. ارے لوگ جو تمہاری ضرورت ہو حکومت کے پاس مت جاؤ, نہ مال والوں کے پاس جاؤ, نہ مالداروں کے پاس جاؤ, نہ دکان کی طرف جاؤ دکان والوں کے, فوری مسجد میں جاؤ, بال پڑھو, اللہ اتنا خوش ہوگا کہ کچھ نہ کچھ. یہ میرا مطلب میرے سے مانگ رہا ہے, مجھے داخل ہوتے ہی اب ہمیں تمہارا تو آپ زیادہ بنا ہوا گرام ہے. عالم کی جو ہوتا ہے عالم کی زیارت کی, اس کو بابایا دیکھنے سے میری زیارت کی, اور جو عالم کے ساتھ مسافہ کیا ایسا جیسے بعد میرے ساتھ مسافہ کیا, جو عالم کے پاس بیٹھا میرے دوست بیٹھا کے ساتھ جیسے بیٹھا بیٹھا, اور کیا بتوانے روز یہ اور ہمارے ساتھ بیٹھنے والے گوالا تھا اس کو اپنے ساتھ بٹھا دیں گے. کسی اور ہمارے کے ساتھ میرے دوست کام السلام علیکم کہا, اللہ تعالیٰ تمہیں 1000 سال کی عبادت سے بہتر عطا فرمائے گا. اور اگر عالم کو ویسے مل گئے جناب علماء خوش ہو گئے, اللہ پاک ایک فرشتہ پیدا کر دے گا جو قیامت تک ہمارے لیے استقبال کرتا رہے گا. اب بتاؤ یہ علم کی بات ہے, علماء سے پیار بہت ایسے بھی ہو علماء خوش ہو جائے. اور مجھے بتا دوں گا میرا بول بھی میرا بول بھی جب ہوئے مجھے بتاتے ہیں ان کے ساتھ ہوئے ہمارے ساتھ ہمیں سب کو بہت ہی আপনার হবে না? বলেন যে ভাই, আমাদের জিম্মা এটা ছিল যে আল্লাহ তাআলার থেকে হয়, আল্লাহ তাআলাই সব কিছু করেন, আল্লাহ তাআলাই করবেন, এটা আমাদের অন্তরে বসা, আমাদের অন্তরে বসে এই কথাটা, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজনের যারা আছে সকলের অন্তরে বসে, এবং এখন পর্যন্ত যারা ইসলামের মধ্যে আসে নাই তারাও যেন তাদের ভুলটাকে বুঝতে পেরে, তারাও যেন তাদের অন্তর থেকে গায়রুল্লাহকে বের করে দিয়ে তাদের অন্তরে বসা, এটার জন্য চেষ্টা করা, কোশিশ করা আমাদের জিম্মায় ছিল, এটা আমাদের কাম ছিল, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন। সমস্ত মুসলমানদের জিম্মায়, মুসলমান মহিলা, মুসলমান পুরুষ, মুসলমান জওয়ান, বোড়া, বাচ্চা, সকলের জিম্মায় এটা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের এটাকে কাম বানাইনি, এই দায়িত্ব আর এই জিম্মাদারিটাকে আমরা বুঝি নাই, উপলব্ধি করতে পারিনি, আমাদের গুনার কারণে ভুল হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব করে মাফ চাওয়া যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এক তো হলে আমার অন্তরটাকে যেভাবে পরিষ্কার করার কথা ছিল, পাক করার কথা ছিল গায়রুল্লাহ থেকে, ওইভাবে করার জন্য আমি কোনো চেষ্টা করিনি, আমার প্রতি আমি কোনো যত্ন নেইনি, আমার পরিবারের ব্যাপারেও দায়িত্ব আদায় করার ব্যাপারে আমার অবহেলা রয়ে গেছে, আর সমস্ত উম্মতের ব্যাপারে উম্মতের অন্তরকে অন্তরের মধ্যে এই অন্তরকে পাক করার কালিমা যেটা, যে একিনের দ্বারা পাক হয়, যে কালিমার দ্বারা পাক হয়, ওই দাওয়াতটাকে পৌঁছানো এবং তাদেরকে এর উপরে আসতে, এদিকে আসতে পারে এটার জন্য সহযোগিতা করা, চেষ্টা করা, দোয়া করা, এটা আমাদের দায়িত্ব ছিল, এটা করিনি, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন নাকি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম হল আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, দুই নম্বর হল আল্লাহ তাআলা তার কামাই রুজিতে খুব বরকত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে বাগ বাগিচা সম্পদের মালিক বাড়াই দিবেন, আল্লাহ তাআলা তার ঘরে সন্তান সন্ততি দিবেন, আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন, প্রয়োজন মতো পরিমাণ মতো বৃষ্টি তাদের জন্য হইতে থাকবে। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, এই দাওয়াতের কাম আর ইস্তেগফারের মধ্যে তো আল্লাহ তাআলা এত বড় লাভ আর এত বড় ফজিলত রাখছেন, এই জন্য আমরা সকলেই মাপ চাই আল্লাহ তাআলার কাছে, মাপ চেয়ে সামনে আমাদের করণীয়টাকে ঠিক করি যে এখন থেকে আমরা এই কামটাই করব, আমাদের অন্তরকে ঠিক করবো, গায়রুল্লাহ থেকে পাক করব, সারা দুনিয়ার মানুষের অন্তর ঠিক হয়ে যায় আল্লাহ তাআলার জাতের একই মানুষের অন্তরের মধ্যে বসে, আর মানুষ আল্লাহর হুকুম মতো নবীর তরুণে চলতে থাকে, এটার জন্য আমি চেষ্টা করব, এটার জন্য জান মালকে খরচ করবো, এইটার জন্যই আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো, এটাই আল্লাহ, এটাই আল্লাহর কাছে মানতে থাকবো, এটাই কি, এটি আমার উন্না বিছানা বানাবো, ব্যাস এটি আমার ধন, এটি আমার কাম, এটার জন্য নিয়ত করে নেই, কি বলে নিয়ত করা যায় না ভাই? হ্যাঁ, মেনে মোস্তরাম দোস্তার বুজুর্গ, এই পথে চলতে চলতে আমার কখনো কখনো কোনো প্রয়োজনও আসতে পারে, প্রয়োজনও দেখা দিতে পারে, জরুরত যেটাকে বলে হইতে পারে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যদি কোনো প্রয়োজনের সম্মুখীন আমি হই, কোনো জরুরত আমার হয়ে যায়, এসে যায়, তাইলে আমি কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো মালদারের কাছে দ্বারস্থ হব না, কোনো সম্পদশালী ব্যক্তির দিকে আমি যাব না, কোনো দোকানের দিকে যাব না, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমি তো সোজা মসজিদের দিকেই চলে যাব, যখন এই সময়কে ফারেক করতে পারি তখনই আমি যেন আমি আমার অভ্যাসে পরিণত হয় যে আমি মসজিদেই চলে যাই, কারণ যে লোকটা মসজিদে চলে গেল যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল, আল্লাহর মেহমান হিসেবে যা কিছু পাওনার সে তার পাওয়া শুরু হয়ে গেল, তার মেহমান সারি দুনিয়া ইসলাম ফেলা দে, সবকে ইমানওয়ালা বানা দে, যদি দেখা সবকে ফাঁকে দূর। সবকে ফাঁকে দূর মানে মানুষ হবি অবশ্যই বলেন যে ভাই আমরা যে মসজিদে যাব, মসজিদে যে কি বলবো, যে বলবে যে আল্লাহ তোমার মেহমান তোমার ঘরে আসছে, কারণ হাদিসের মধ্যে আছে যে মসজিদে যায় সে আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল, আল্লাহ রসুল খবর দিয়ে গেছেন আল্লাহ তোমার মেহমান তোমার ঘরে আসছে, তোমার মেহমান তোমার কাছে চাইতেছে যে সারা দুনিয়ার মানুষকে তুমি হেদায়ত দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে হেদায়ত দিয়ে দাও মেরে মহতারাম দস্তার বুজুর্গ। অথচ এই লোকটার অনেক প্রয়োজন, কষ্টে আছে, খোদার কষ্টে আছে, বিভিন্ন রকমের জ্বালা তো তার উপরে আছে, এই সব কিছুকে পিছে ফেলে যখন নাকি সে সারা দুনিয়ার মানুষের খায়ের খা হয়ে গেল, আল্লাহর বান্দাদের ইনসানিয়তের খায়ের খা হয়ে সে হেদায়ত চাইল, তো আল্লাহ তাআলা কি করবেন, হেদায়ত দিয়ে দেবেন। যদি দুনিয়াতে হেদায়ত এসে যায় তো আল্লাহ তাআলার গজব আর থাকলো না, আল্লাহর গজব যদি না থাকে তো সারা দুনিয়া আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণ হয়ে গেল, আর যখন আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণ হয়ে গেল তা আল্লাহ তাআলার রহমতই আমার জরুরতকে পুরো করে দেবে, আল্লাহ তাআলার রহমতই আমার জরুরতকে পুরো করবে। আমি এখন কেন পরেশান হইতেছি, এই জন্য পরেশান হইতেছি যে আল্লাহ তাআলার রহমতের পরিমাণ কমে গেছে গুনার কারণে, শিরিকের কারণে, কুফুরের কারণে, আল্লাহকে অস্বীকার করে দেওয়ার কারণে, আপোষের ঝগড়াঝাটি করার কারণে। এটাকে বলতেছিলেন যে কারো গীবত করবো না, এই কামটা করবো কিন্তু কারো গীবত করবো না, কারো উপর হয়তো মিথ্যা ধারণা করবো না, ঝগড়াঝাটি করবো না, এইগুলার থেকে বেঁচে থেকে এই কামকে করতে থাকবো, এই কামকে করতে থাকবো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, যাতে করে আমার দিলের মধ্যে কথাটা বসে যে আল্লাহ তালাই সব কিছু করে, যে বান্দার দিলের মধ্যে বসবে সে তো আল্লাহ তালার থেকে রিওয়াজ নেওয়ার জন্য চাইবে, আল্লাহ তালাকেই বলবে তার সব কিছুর জন্য। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই কাম করতে করতে দিনের হাকিকত যেন আমার উপরে পরিপূর্ণভাবে আমার মধ্যে পরিপূর্ণভাবে আসে। তার মধ্যে একটা হলো যে যখনই কোন ওলামায়ে কেরামের খবর পাই বা যাই তার সাথে বসি, তার সাথে দেখা করি, তার সাথে মোসাফা করি, কেউ যদি কোন আলেমের জিয়ারতে গেল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কেমন যেন আমাকে যে আমার জিয়ারত করলো, কেউ যদি কোনো আলেমের সাথে মোসাফা করলো তো নবীজি বলেন যে সে যেন আমার সাথে মোসাফা করলো, যে যার সাথে কোনো আলেমকে সম্মান করার মাধ্যমে, আলেমকে সাথে মোসাফা করার মাধ্যমে, আলেমকে কদর করার মাধ্যমে আলেমের সাথে যার সম্পর্ক হবে, কেমন ময়দান নবীজি বলেন যে আমার পাশে তাকে আমি হাউজে কাউসারে আমার পাশে তাকে রাখবো। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, দিনের মধ্যে নাই এমন তো কোনো জিনিস নাই, বরং যা কিছু করে মানুষের তার চেয়ে অনেক বেশি পায়। কেউ যদি একবার পড়ে বিসমিল্লাহ রহমান রহিম এই ১৯টা অক্ষর পড়ার দ্বারা হাজার হাজার কোটি নেকি হয়, হাজার হাজার কোটি গুণা মাফ হয়ে যায়, হাজার হাজার কোটি দুর্যতা দরজা তার বলন্দ হয়ে যায়। এই জন্য মেরে মহতরাম দস্তর বুজুর্গ বলেন যে সে তো হইল জাহান্নাম থেকে বেঁচে গেল, বলে যে কেউ যদি আপনাকে বলে বা আপনারও যদি আপনিও যদি কখনো উপলব্ধি করে যাওয়ার পেটে ক্ষুধা লাগছে, কোনো চিন্তা নাই, পড়া শুরু করে দিল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনশাআল্লাহ যখন এটা পড়া শুরু করবে ইয়াকিনের সাথে পড়বে, আল্লাহর নবী বলছেন এই সূরা ইখলাস যে পড়ে আল্লাহ তাআলা তার ভুকাকে দূর করে দেন, শুধু তার ভুকা ফাঁকাই দূর হয় না, আশেপাশে যারা আছে তাদের ভুকা ফাঁকা আল্লাহ তাআলা দূর করার ব্যবস্থা করে দেন, সব ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন। কোনো মানুষের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই, আমরা আমলের থেকে দূরে থাকার কারণে, ভিতরে ইমানি কমজোরির কারণে, আমলের তলব না থাকার কারণে আজকে আমরা পেরেশান হয়ে গেছি। মেরে মুখতরাম দোস্তার বুজুর্গ, ওই পেরেশানির হল আর সমাধান হল আজকে অতীতের জন্য তওবা করা আর ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার কাছে আজম করা, নিয়ত করা, নিয়তকে পাকা করা, পোক্তা করা, যে ইনশাআল্লাহ এখন থেকে সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমাকে পৌঁছানোর জন্য আমি আমার জান মাল ইস্তেদাদ, আমার পরিবার পরিজনের জান মাল ইস্তেদাদ, সকল সমস্ত মুসলমানের জান মাল ইস্তেদাদকে আমি খরচ করতে থাকবো। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, সমস্ত মুসলমানের থেকে এই চুপটায় ভুলটা হয়ে গেছে, সমস্ত মুসলমানের পক্ষ থেকে মাপ চাই, সমস্ত মুসলমানের পক্ষ থেকে মাপ চাই এবং সমস্ত অমুসলমানদের জন্য দোয়া করি যে আল্লাহ যেই কারণে তারা এই পবিত্র দিন থেকে এই সুখ শান্তি নিরাপত্তা আমার দূর থেকে তোমার নৈকত্য অর্জন করতে তারা